فاما اذا بهذه الارض وقد بذر فيها سائلها ولا ينبت بعد لم يدخل فيه لانه مودع فيها كالمتاع ولو بنت ولم نبت نبت ولم تصل له قيمه فقد قيل لا يدخل فيه وقد قيل يدخل فيه وكان هذا بناء على الاختلاف في جواز بيعه قبل ان يناله المشافر ومناجل ولا يدخل الزرع والثمن بذكر الحقوق والمرافق لانهما ليس بينهما ولو قال بكل قليل وكثير هو له فيها ومنها من حقوقها او قال من مرافقها لم يدخل فيه لما قلنا وان لم يقل من حقوقها او من مرافقها دخل فيه اما الثمر المجذوذ الزرع المحصود لا يدخل الا بالتسريع به لان بمجرد المتاع قال ومن باع ثمره لم لا يبدا صار كمبيوتر سيستم সারালো তো একটা সুখকে ধরে না وأما إذا بيعت لك وقد بذر فيها صاحبها ولم ينبت بعد لم يدخل فيه لأنه موضع فيها كالمتاع ولو نبت ولم تصل له قيمة فقد قيل لا يدخل فيه وقد قيل يدخل فيه وكان هذا بناء على الاختلاف في جواز بيعه قبل أن يناله المسافر والمناجر ولا يدخل الزرع والثمر لذكر الحقوق والمرافق لأنهما ليس منهما ولو قال بكل كليل وكثير هو له فيها ومنها من حقوقها أو قال من مرافقها لم يدخل فيه لما قلنا وإن لم يقل من حقوقها أو من مرافقها دخل فيه أما الثمر المجوز والزرع المحصول لا يدخل إلا بالتسريح به لأنه بمنزلة المتاع তো মাসালা চলতেছিল যে যদি কেউ গাছ বেছে আর গাছের মধ্যে ফল থাকে তাহলে এই ফল বাইরে থাকবে মুস্তারির হবে হ্যাঁ যদি মুস্তারি শর্ত আরোপ করে যে ফল সহ কিনলাম তাহলে ওই ক্ষেত্রে আবার মুস্তারিরই হবে এমন যদি কেউ জমিন বিক্রি করে আর জমিনের মধ্যে বীজ রোপণ করছে মাত্র, তাহলে এই বীজের দ্বারা মুরাদ ওই বীজ যে বীজ জমিনের থেকে বাচ্চা আবার উড়াই ফেলাম। যেমন আলু লাগাইছি, আলু যদি মাটির মধ্যে ইয়া করা হয় তাহলে পরে যদি আবার ইচ্ছা করে এটা ঠিক করে বাই করে ফেলে, কিন্তু গম শস্য ধান এগুলি যদি করে আর এগুলি যদি কয় যে এটা জমিনের মালিকের হবে, তাহলে এই জায়গার মধ্যে মারানি এবং কুডানি যে পয়সা আর সবগুলি খুঁজিয়া বাইক করে নেওয়া এটা অসম্ভব বিষয়। এটা সম্ভবত ওই ক্ষেত্রে মাসালাটা যে বীজ রোপণ করার পর আবার এটা জমিনের থেকে উঠায় নেওয়া সম্ভব হয়, আর যেটা উঠায় নেওয়াই সম্ভব না। যদি এমন কোনো মেশিন হয় যে ধান যেটা রোপণ করা হয়েছে এটা মেশিন লাগাই দিলে ধানের বিচ্ছিন্ন করে ফেলাইতে পারে কম্পিউটারের যুগ যখন, তাহলে আবার এইটা এইটার মাধ্যমে একই রকম হইতে পারে। কিন্তু যদি ধান বেড়ায় যদি কয় যে এটা বাইরে রয়ে গেছে মুস্তারি রোডে হবে না, আর বাইরে যদি ওই জায়গার থেকে এটা আবার কামলা লাগা বুনতে যা খরচ হচ্ছে আর দানের যা দাম আছে কামলা দেয় বাচ্চা উড়াইয়া তারপরেও সব কিছু উঠতে আসবে বলে মনে হয় না। সুতরাং এইটা গাড়িমুখী, এটা অসম্ভব। ওই ক্ষেত্রে এই মাছ খালা না যেটা অসম্ভব, শস্য যদি দেয় তাহলে এই শস্য ছয় বাচ্চা একটা উড়াইতেই পারো। অতএব ওই জাতীয় বীজ যদি হয় যেটা বাহির করাই সম্ভব না মহার গাইরমুখী অসম্ভব, তাহলে ওই ক্ষেত্রে মনে হয় এই মাসালা প্রযোজ্য হবে না। হ্যাঁ, যদি আলু হয় বা এই জাতীয় আরও বড়ো বড়ো পেঁয়াজ হয় রসুন হয় যেগুলি মাটি সরাই নিয়ে বাইরে জায়গা আবার উড়াই নিতে পারে এইরকম, তখন মাসালা কি এটার আগাগোড়া না জানি না, তারপরও আর তাকে বুঝে ফেলাইছে আসলে আগে মাসালাটা কোয়া দরকার ছিল, তারপরে এটি করলে বুঝতে সহজ। তো এক বেড়া কইতেছে এক বেড়ায় যে আমি আমার এই জমিনটা বিক্রি করলাম আর কোন অবস্থায় বেচছে জমিনের মধ্যে বীজ রোপণ করছে মাত্র, কিন্তু এখনো বীজ গেজায় নাই, এখনো বীজ বীজ কি হয় নাই গেজায় নাই। এক এক জায়গার মধ্যে এক এক ভাষা গেজানু, বা আর কোনো দেশের মধ্যে কোনো ভাষা যদি থেকে থাকে তাহলে ওই ভাষা, অর্থাৎ এখনো ওইটার থেকে বীজের থেকে চারা বাইর হয় নাই। না যদি কোনো বীজ সই সালেন থাকে এখনো তার মধ্যে কোনো পরিবর্তন না আসে, তাহলে যদি জমিন বিক্রি করে তাহলে এটা জমিনের বাইয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কথাটা বুঝে আসছে? অর্থাৎ বীজ কার থাকবে? বাইয়ের থাকবে, মুস্তারি শুধু জমিনটাই পাইবে। কয়েক কারণ হইল যে এটা আসলে জমিনের মাঝে আমানত আছে, অধিয়ত রাখা। তো যেমন যদি কেউ একটা জমিন বিক্রি করে জমিনের উপরে যদি সামান থাকে তাহলে জমিনের বিক্রির মধ্যে সামান এটা দাখিল হয় না, ঠিক এইটাও গুইয়াকে সামান রাখার মতনই হইল, অতএব এটাও বাইয়ের মধ্যে কি হবে না অন্তর্ভুক্ত হবে না। আর যদি গ্যাস বাইরিয়া যায় কিন্তু কেমন ভাবে বাইরিছে যে ওই যে যেটা গ্যাসের মাথা যেটা বাইরিছে এটা কোনো কার্যকরী এটাতে কোনো নাফা ফায়দা উপকার লাভ করা সম্ভব হয় না, তাহলে এই সুরতের মধ্যে হ্যাঁ এইটা অর্থাৎ জমিনের মাঝে জমিনের তাবে হইয়া এটা মুস্তাকি হবে না এটা বাইরে থেকে যাইবে, এই ক্ষেত্রে দুইটা মাস লাগে। কোনো কোনো ফুকাহায়ে কেরাম বলছেন যে না এটাও বাইয়ের মাঝে দাখিল হবে না, তার অর্থ হইল এটা বাই হিসাবে এটি থাকবো মুস্তাকি হিসাবে পাইত না, আর কেউ কেউ বলছেন যে না এটা বাই হিসাব পাইব না এটা মুস্তাকি হিসাবেই নিয়ে যাবো বাইয়ের মাঝে কি হয়ে যাবে দাখিল হয়ে যাবে। অর্থাৎ এটা জমির তাবে হয়ে এটা মুস্তারিক। আসলে এই মাছ আলাতার এইখানে যে কেউ কেউ বলছে যে এটা ভাইয়ের মাঝে অন্তর্ভুক্ত হয়ে যাবে, আর কেউ কেউ বলছে ভাইয়ের মাঝে অন্তর্ভুক্ত হবে না, এটা অন্য একটা একতেলাপি মাছ আলার উপরে ভিত্তি করে। যে আরেকটা মাছ আলা আছে, যে মাছ আলার মধ্যে কাহে গ্রামে কি আছে একতেলাপ আছে, সেই একতেলাপের ভিত্তিতে ওনারা রুটি যাবে করে এই ফলাফলটা। সেটা কি যে ফুকাহায়ে কেরাম বলছেন যে ওই জিনিস বিক্রি করা জায়েজ আছে কিনা যেটা এখনো কাঁচি দিয়া কাটা যায় না, ওই ফসল আর কি ওই গাছ যেটা রোপণ করা হয়েছে এখন মাত্র উঠছে, কাঁচি ধরে এটারে কি করা যায় না কাঁটা যায় না, অথবা পশু যদি ছেড়ে দেওয়া হয় তাহলে পশু ওইখানে হুট লাগাইয়া ঠুট লাগাইয়া অর্থাৎ নিজে মুখ দিয়ে খাইতে পারে না, ধরার মতন অবস্থায় এখন হয় ওই মাসালা ক্ষেত্রে ফুকায় গ্রামের মধ্যে দেখতে লাগে যে যদি হ্যাঁ চারা এরকম হয় যে চারা কাঁচির দ্বারা কাঁচি দুই দুই ধরনের, একটা হলো মাথার চুল কাটে যে কাঁচি, কাপড় কাটে যে কাঁচি, এটা হলো কেঞ্চি কয় আমাদের দেশে কেঞ্চি, এটা বড় কাপ দেয়া কেঞ্চি, আর একটা হলো কাঁচি, কাঁচি কাঁচিতে কি করে এইটা কিরকম, এটা বগের মাথা, বগের মাথা কিরকম এইরকম এইটা ধরন যাই তো সেই কিচ্ছা কইতাম তো গ্রাম দেশের মানুষ আমরা সবাই যারা শহরে হেলা না বুঝতে পারি, আর এখন গ্রাম দেশে এইগুলিও নাই আছে, তবে সিস্টেম পরিবর্তন হয়ে গেছে এখন, আগে সব আগে তো আসছিল পুরাতন যুগ, এখন সব আধুনিক যুগ পদ্ধতি যুগ, কাঁদাও যে এইটাও মেশিন দিয়ে কেমনে কেমনে কাঁদে না রে তোর কাছে আসছে নাকি, হ্যাঁ সব জায়গায় নেই আমরাও দেখি না, অনুমান করা যায় যে সব জন হয়ে গেছে এইটাও হওয়া অসম্ভব, কারণ আগে ধান মারাই করতো এখন ধান মারাই করে, আগে বাইরে তো এখন ধান বাইরে এইটার মধ্যে আমি যেহেতু একতলা যে যে ফসল এটা ঠুটের দ্বারা বা কাশির দ্বারা ধরা সম্ভব হয় না, সেটা কোনো কোনো ফুকাহেকার আমি রবিমত হইল এটা বিক্রি করা যায়, আর কেউ কেউ বলেন এইটা বিক্রি করা যায় না কারণ এটা গুতা পাবি ওয়া মাইজা বিআতিলাত ওয়া কাদ বাজারা ফিহা সাহিবুহা, একবার বলেন বি তো হাজার বিমিয়াতি দিরহামিন, এই জমিটা 100 টাকায় তোমার কাছে বেচলাম, কিরকম জমি ওয়াকাত বাজারা ফিহা সাহিবুহা, আর উসকে মালিক বায়ের, আর উসকে মালিক নে উসমে বুইয়া বীজ বীজ বুইয়া বীজ রোপণ করছে, ওয়ালা মিয়ামবুত আর আমি তো বীজ নেই উগা, এখনো বীজ গেলাই নাই উড়েন, ওয়ালা মিয়ামবুত বাদু বুনেকে বাদ বুনেকে বাদ আমি তো ও উগা, আরে উগা উগা উগা কোন উগা উগা হেই উগা নেই উগা কিয়া উগা উগা কিয়া কথা আচ্ছা ওয়াকাদ নাযারা ফীহা সাহিবুহা ওয়া লাম ইয়ানবুত বা'দু তো লাম ইয়াদখুল ফীহি তো ও বীজ বায়ে কে আন্দর দাখিল নহীঁ হোগা ইয়ানি কিসকে হোগা বায়ে কা হোগা লিআন্নাহু মুদাউন ফীহা ইসলিয়ে কে ইয়ে বীজ জো হে জমিন কে আন্দর মুদিয়া থে আমানত কালমাতা জেসা কে মাথা মাথা রাখলে যে রহ এটা বায়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় না এটাও এই মাথা এই মাথা না এই মাথা আসবাব ওলাও নাবাতা আর যদি বীজ গেজায় যায় আগের উঠ যায় ওয়ালাম তাসির লাহু কিমা কিন্তু এখনো এটা মূল্যবান না হয় ফাকাল কি লা ইয়াদখুল ফি বাস কো কাহে কে রাম কি তরফ সে কাহা গিয়া কি এ বাই কে আন্দর কে নি হোগা ইয়ানি কিসকা হোগা বাই কা ওয়াকাত কি ইয়াদখুল ফি আর বাস কো কাহে কে রাম কি তরফ সে কাহা গিয়া ইয়াদখুল ফি বাই কে আন্দর কি হোগা ওয়াকান হাযা ওয়াকান্না কইতে পারেন ওয়াকান্না হাযা বিনাউন আলাল ইখতিলাফ ফি জাওয়াজ বাইহি ক্বাবলা আইয়ানা লাহুল বুশাফার ওয়াল মুনাজা কইরে বুয়াকে এ মাসালা বিনা উন্মবনি হে আলাল ইখতিলাফ উস ইখতিলাফ পর ফি জাওয়াজ বাইহি ক্বাবলা আইয়ানা লাহুল মুশাফার ওয়াল মুনাজা মুসাফার বলা হয় হুট হুট হুট আর মুনাজাল বলা হয় কেসি কাসি আর উর্দুতে মুসাফারের অর্থ হলো হুট আর মুনাজালের অর্থ হলো দারান দারান দারান তো তো কান্না হাযা বিনাউন আলাল ইখতিলাফ ফি জাওয়াজি بيه قبل أن يناله المشابر والمنادى گویا کہ اس مسئلہ کا بنا اس اختلاف پر ہے اس مسئلہ کا بنا اس مسئلہ پر ہے جس کے بائے جائز ہونے کان هذا بنا على الاختلاف کہ گویا کہ یہ مسئلہ مبنی ہے اس اختلاف پر في جواز بيعه قبل أن يناله المشابر والمناجع اس اشياء کے بائے جائز ہونے میں جو کہ ہونٹوں کو اور درانتوں کو پہنچنے سے پہلے ہونٹوں کو اور درانتوں کو پہنچنے سے پہلے اور تب جیتا چھوٹے دوڑتے ہو پارے نا কেসি দ্বারা কাটতেও পারে না এইগুলি বেচা এর মধ্যে একতলাপ আছে হুকায় গেলাম এক গুরু ভেবেছে বলছেন যে এটা জায়েজ আছে আর গুরু ভেবেছেন যে তাহলে যেহেতু ওইখানে আল্লাহর মাঝে একতলাপ ওইটার উপরে কিয়াস করে এই জায়গার মাঝেও একতলাপ তা ওয়ালা ইয়াদখুলু যারু এই যে এই মাসালার হাওয়ালা কিন্তু আগের মাসালায় দিছিল যে সামনে আইতেছে এটার ইখতিলাফ এই কি এই ইখতিলাফ যে এই জায়গার মধ্যে যেগুলি বলতাছে এইগুলি এই ইখতিলাফ ওই গতকালকের মাসালার মধ্যে এটা গেস ওয়ালা ইয়াদখুলু যারু ওয়া তামার বিযিক্রিল হুকুক ওয়াল মুরাফাকি লিআন্নাহুমা লাইসা মিনহুমা লাও কালা বিকুল্লি কালিলিন ওয়া কাসিরিন ওয়া লাহু ফীহা ওয়া মিনহা মিন হুকুকিহা ওয়া কালা মিন মুরাফাকিহা لم يدخل فيه لما قلنا وإن لم يقل من حقوقها أو من مرافقها دخل فيها فيه এখানে মূলত আরো কয়েকটা সুরত বলতেছে সুরত এর মধ্যে মুসানিফ রহমতুল্লাহ আলাইহি এখানে মূলত চারটা সুরতের কথা সাহেব একটা সুরত যেটা সামনে গেছে মৃত্যু হাজাল আব মিমিয়াতি দিরহাম ইজাবিয়াতি লাহ ওয়াকাদ বাজারা ফিহা এই কথা বললো যে এই জমিনটা আমি ব্যস্ত আছি, অবস্থা হইলো এই যে জমিনের মধ্যে বীজ রোপণ করছি। এহানা এটার ফয়সালা কি? এটার ফয়সালার মধ্যে একটা পাওয়া গেল, কেউ বলছে বীজ বাইর হবে, কেউ বলছে বীজ বুঝছে নাকি, কেউ বলছে বাইরের মধ্যে দাখিল হবে, কেউ বলছে দাখিল হবে না। এইটাই তো কার হবে, বাইরের হবে অথবা মুস্তারিন হবে, এই এক প্রথম নম্বর মাসাল। জানা ওই জমিন যে জমিনের মধ্যে বীজ রোপণ করছে বা এই জাতীয় কোনো কিছু রাখছে, রাখার পরে প্রথম সুরত গেল বি তো হাজালা নিমিয়াতি দিরহাম বিমিয়াতি দিরহাম, এই কথা বল। এরপরে আর একটু কয়েক বাড়াই যে জমিনের মধ্যে বীজ রোপণ করছে বা এই জাতীয় জিনিস রাখছে, রাখার পরে দ্বিতীয় নম্বর আরেক সুরত এই কথা হচ্ছে বি তো হাজাল আর বিমিয়াতি দিরহাম, তারপরে মা হুকুক ইহা ও মুরাদ কিহা, এই শর্ত আর কয়েক জায়গায় মা হুকুক ইহা ও মুরাদ, যে এই জমিনটা আমি তোমার কাছে 100 টাকায় দিচ্ছি, জমিনের যত হুকুক এবং সুযোগ সুবিধা আছে, অধিকার এবং সুযোগ সুবিধা আছে সবসহ এই কথা কইরা যদি বিক্রি করে থাকে, আগেটা মুতলাক বিতু হাজাল আর এমন করতেছে বিতু হাজাল আর মা হুকুক ইহা ও মুরাফা, এই জমিটা আমি বেচলাম তার হুকুক এবং তার যে সমস্ত সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা সব। তৃতীয় আরেকটা স্রোত যে বিতু হাজাল আর বিমিয়াতি দিরহামি, হ্যাঁ বিকুল্লি কালিলিন ও কাসিরিন হুয়া লাহু ফিহা ও মিনহা মিন হুকুক ইহা আও মিন মুরাফা, আরো কয়েক যে আমি এই জমিনটা তোমার কাছে 100 টাকায় বেচতেছি, কোন জমিন যে জমিনের মধ্যে বীজ বপন বা এই জাতীয় জিনিস কোন জিনিস আছে, তাহলে এটা কইছে কি যে ছোট বড় যত ধরনের এর ভিতরে এবং এর থেকে উপকার আছে, ছোট বড় যত ধরনের উপকার এর মাঝে আছে এবং এর থেকে পাওয়া যাবে সমস্ত হুকুক এবং অধিকার সহ তোমার কাছে গেছে। এনে আরো কয়েদার একটু বাড়াইছে কালিন কয় সুরত গেল, আর চতুর্থ আরেকটা সুরত হয়েছে বিশ হাজার মা হুকুক ইহা ও মুরাদ, এটা দুই নম্বরে বুঝছি না, ও বীর হ্যাঁ বীর তো হাজালাক বিকুলি কালিলিন ও কাসিরিন হুয়া লাহু ফিহা ওয়া মিনহা মিন হুকুকিহা ওয়া মুরাফাতিহা, এই কথা না কয় মিন হুকুকিহা ওয়া মুরাফাতিহা, এটা কয় কি কইছে বীর তো হাজালাক বিমিয়াতি দিরহামি বিকুলি কালিলিন ওয়া কাসিরিন হুয়া লাহু ফিহা ওয়া মিনহা, এতটুকু থাকে দিস মিন হুকুক ইহা ও মুরাফাত ইহা, প্রথম সুরত এক তেলাফ, প্রথম সুরত এক তেলাফ মানে কি যে কেউ কেউ বলছেন যে বায়ের জন্য থাকবে আর কেউ কেউ বলছেন আর দ্বিতীয় যে সুরতটা এবং তৃতীয় যে সুরতটা এই উভয় সুরতের মধ্যে বাইরের মধ্যে দাখিল হবে না, বাইরের মধ্যে কি হবে না দাখিল হবে না, তার তো কার থাকবে বাইরে অর্থাৎ শুধু জমিন তাই পাইবে, বীজ বা এই জাতীয় যে জিনিস আছে এইগুলি কি পাবে না। আর চতুর্থ নম্বর যে সুরতটা আছে এই সুরতের মধ্যে এটা মুস্তারি হয়েছে, বায়ের থাকবে না কাজ হয়ে যাবে, এখন ধরার বিষয় হলো যে এই ফরকগুলি হলো কেন, তো প্রথম মাসালা তো ব্যাখ্যা সাহেব হাজায় কইরাই দিচ্ছে, এখন দ্বিতীয় মাসালা কইছে ولا يدخل الزرع والثمر ওই না এটা ওই গাছ বিক্রি করছে বা জমিন বিক্রি করছে গাছ বিক্রি করছে বা জমিন বিক্রি করছে জমিনের মধ্যে ফসল আছে বা গাছের মধ্যে কি আছে ফল আছে মাথা লাগে কি কি হয়েছে লায়ের ফুল ফল এবং ফসল এরা বাইরে থাকে বাইরের মধ্যে অন্তর্ভুক্ত হবে না অর্থাৎ ওটা কি হবে বাইরে থাকে ওই মাসালা ভুল হয়েছে না মাসালা হলো ওইটা যে কেউ যদি উতলাখান গাছ অথবা জমিন বিক্রি করে আর গাছের মধ্যে ফল থাকে জমিনের মধ্যে ফসল থাকে তাহলে ফল এবং ফসল এটা বাইরে থাকলে মুস্তাজির হবে না এটা হলো উতলাখান আর যদি এই কথা কইয়া বিক্রি করে যে বিতু হাজার আখ আর হাজার সাজার মা হুকু কি হ্যা ও মুরাফা মা হুকু কি হ্যা ও মুরাফা তো এই ফসল এবং ফল এটা বাইরের মধ্যে কি হবে না বিকুল কালিন ও কাসিন হুয়া লাহু ফিহা ওয়া মিনহা মিন হুকুকিহা ওয়া মুরাফাকিহা এই কথাও যদি কয় তাইলেও এটা কেয়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে না বাইরের মধ্যে অন্তর্ভুক্ত হবে না তার মানে কি এটা বাইরে থাকবে তাইলে প্রথম তিন সুরতের মধ্যে এটা কার হয়ে গেছে বাইরে হয়ে আর চতুর্থ সুরতের মধ্যে কইতেছে এটা মুস্তাক এটা কার হবে নিবারত ধরেন ولا يدخل الزرع والثمر بذكر الحقوق والمرافق لانهما ليس منهما انا যদি কয় বিত হাজার সাজার আও হাজার আল এ মা হুকুকিহা ও মুরাফা যে গাছের মধ্যে কি আছে ফল আছে আর যে জমিনের মধ্যে ফসল আছে ولا يدخل الزرع والثمر আর বাইকে আন্দর দাখিল নি হোগা ফল আর খেতি বিজিক্রিল হুকুকি ওয়াল মুরাফাক হুকুক আর মুরাফাক জিকির করে এই ইস জমিন কে ইয়া তো ইস দরখত কে জিতনে হুকুক হে যত অধিকার আছে সমস্ত অধিকার সব ইসলাম এবং যত সুযোগ সুবিধা আছে সমস্ত সুযোগ সুবিধা সব ইসলাম জমিন এবং সাজারের অন্তর্ভুক্ত হুকুক এবং মুরাফাক যেগুলি কথা বলা হয়েছে এই মানে না এই ফল ফল এবং জমিন এটি হুকুক এবং মুরাফাকের অন্তর্ভুক্ত হুকুক এবং মুরাফাকের অন্তর্ভুক্ত জমিনের হুকুক জমিনের হক হল যে এটার মধ্যে পানি আসার যে অধিকার আছে এটা হলো জমিনের হক যদি কেউ বলে যে এই জমিনের যত সুযোগ সুবিধা আছে এবং হক আছে সমস্ত হক সহ আমি তোমার কাছে দিচ্ছিলাম তাইলে পানি সিঁচার যে ব্যবস্থা আছে এই ব্যবস্থাও সে পাবে তারপরে গাছের ক্ষেত্রেও এই জাতীয় যদি কয় যে সুযোগ সুবিধা তাহলেও ওই গাছের গোড়ার মধ্যে পানি আসার যে সুযোগ সুবিধা আছে এইগুলি পাই কিন্তু এই গাছের ফল এবং জমিনের ক্ষেত ফসল এগুলি জমিনের কোন সুযোগ সুবিধা অধিকারের অন্তর্ভুক্ত না জমিনের হুকুক এবং অধিকারের অন্তর্ভুক্ত না কারণ এগুলি কাটিয়ে নেওয়া জায়গা এগুলি কাটিয়ে নেই জমিনের সুযোগ সুবিধা হুকুক অধিকার যেগুলি এই যে কয়েকগুলি উল্লেখ করছে এই কয়েকগুলি ওই মানার মধ্যে অন্তর্ভুক্ত হয় না অর্থাৎ ওইগুলি এটির অন্তর্ভুক্ত করে না যেহেতু এটি অন্তর্ভুক্ত করে না এই কারণে এটি দাখিল হবে না লিয়ান্নাহুমা লাইসা মিনহুমা ইসলিকে হুকুক আর মুরাফাক লাইসা মিনহুমা এ জরা আর সামার মেসে নেই এটি হলো অন্য জিনিস জমির হুকুক যেগুলি আছে খেত এবং ফল না বরং পানি আসার যে সুযোগ সুবিধা আছে, এই জাতীয় যেগুলি জমিনের জন্য আছে এগুলির জমিনের সুযোগ সুবিধা অধিকার বলা হয়। আর এটা এই এই দুইটা ওই ওইটার অন্তর্ভুক্ত না। ওয়ালাউ কালা বিকুল্লি কালিলিন ওয়া কাসিরিন হুয়া লাহু ফিহা ওয়া মিনহা মিন হুকুকিহা আও কালা মিন মুরাফা মিন মুরাফাতিহা লাম ইয়াদখুলা ফিহি লিমা কুল্লা। আর যদি এই কথা বি তো হাজার হাজার আট আবি সামার আসাজার বিকুল্লি কালিলিন ওয়া কাসিরিন হুয়া লাহু ফিহা ওয়া মিনহা মিন হুকুকিহা ও মিন মুরাফাতিহা লাম ইয়াদখুলা ফিহি লিমা কুল্লা। ওই ছোট বড় যত উপকার তার ভিতরে আছে এবং তার থেকে হয় সবগুলি সহ তোমার কাছে এই গাছ বা এই জমিন আমি বিক্রি করলাম এই কথাও যদি কর তাহলেও এটা অর্থাৎ এই দুইটার ফল এবং ফসল বাইর মাঝে অন্তর্ভুক্ত হবে না। কেন কয়ে এইটাও ছোট বড় কোনো অধিকারের মাঝে সুযোগ সুবিধার মাঝে না, আগেরটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই, কয়েক কিছু বাড়ছে কিন্তু ফরক কোনো কিছুই নাই। হ্যালো আচ্ছা আপনি কয়েক যেগুলি বাড়াইছেন এটি আসলে ওই হুকুক এবং সুযোগ সুবিধা যেটি আছে এটির আরো বেশি তাকিদ করছেন, তো এইগুলি তো সুযোগ সুবিধা আমি আগের মাসালার মধ্যে যেটা বললাম যে এটা কেয়ার অন্তর্ভুক্ত না, মানে জেলা এবং সামানের সামারের অন্তর্ভুক্ত না, সুতরাং এই এই সুরতের মধ্যে ওইটি কি হবে না দাখিল হবে না। ওয়ালাউ কালা বিকুল্লি কালিলিন ওয়া কাসিরিন হুয়া লাহু ফিহা আর আগের কাহে হ্যাঁ হার ছোটা বড়া জো হ্যাঁ উসকা উসসে হে ওয়া মিনহা আর উস উসমে হে আর উসসে হে উস উসসে আর উনমে আর উসসে জো হুকুক আর মারাফেক হে উস সব কে সাথ মাইনে তুস তুসকে তুস তেরে পাস ইস জমিন কো বা ইস দরখত কো বেচা তো লাম ইয়াদখুলা ফিহি তবি সামান আর সাজার না সামান আর জারা বাইকে আন্দর কি আর নিয়ে হোগা দাখিল নিয়ে লিমা কুলনা উসি দলিল কি ওজা আছে জো দলিল হামনে পহলে মাসআলা মে বয়ান ওয়া ইন লাম ইয়াকুল মিন হুকুকিহা ও মিন মুরাফাতিহা আর যদি তাহলে এই সুরতের মধ্যে দাখিল হবে, এখন এই জায়গার মধ্যে দাখিল হইতেছে বিকুলি কালিলিন এবং কাসিরিন এইটার মধ্যে ছোট বড় যা কিছু আছে সব কিছু তোমার কাছে বিক্রি করে এটা ওই যে সুযোগ সুবিধার কয়েকটাই জায়গার মধ্যে আসে নাই। আর ছোটো বড় সব কিছু বিক্রি যদি করা হয় তাহলে ওইটার মধ্যে বীজ যেটা আছে না ইয়া ফল যেটা আছে এবং শস্য যেটা আছে এটা কি হয়ে যায় দাখিল হয়ে যায়, কারণ এটা ছোটো বড় এটা ক্ষেতের মধ্যে আছে এই সব। অতএব যদি হুকুক এবং মারা ফেকিগুলির উল্লেখ না করা হয় তাহলে এই সুরতের মধ্যে এটি কি হয়ে যাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কইলাম ইয়া খোলা দেখালা দি ও আম্মা সামারুল মাজজুজ ওয়া যারুল মাহসুদ লা ইয়াদখুলু ইল্লা বিত্তাসরিহি বি লিআন্নাহু বিমানজালাতিল একবার জমিন বেচছে গাছ বেচছে জমিনের মধ্যে ফসল কাটা হুতায় রাখছে গাছের তে ফল পাই গাছের নিচে হালাই রাখছে বা উফিয়ে রাখছে ফল কাটতে পারে কয় এহানা যদি জমিন এবং ফল বিক্রি করে তাহলে এগুলি বায়ের হবে, এগুলি মুস্তাদির হবে না। কারণ হইল যে এগুলি মাতার মতন মতন মাতার, কারণ মাতাও যেমন ভাবে বায়ের মাঝে কি হয় না অন্তর্ভুক্ত হয় না, এগুলিও বায়ের মাঝে কি হবে না অন্তর্ভুক্ত হবে না। হ্যাঁ, যদি কয় যে ভাই সাহেব আমি এটা ব্যস্ত আছি বা কিনতাছি আপনার কাছ থেকে, ওই যে খেতের মধ্যে ধান কেটে রাখছেন যে বা গাছের ফল বড়ায় ভাবছেন যে এই ফল সহ এবং ধান সহ, তাহলে ঈশ্বরতের মধ্যে তো মাসামারুল মাজুজুজ আই মাকতু কাটা হওয়া ফল ওয়াজারুল মাহসুদ আউল, হ্যাঁ মাহসুদ ও মানে কাটা হওয়া ফল আর কাটা হওয়া খেতি যেটা খাইতে পারে লাইয়া দুপুর এ বাইকে আন্দোলন কি নিয়ে হোগা রাখেন ইল্লা বিতাসিন বিকুনি কালিলিন কাসিরিন জাইকো এরন এটা মাতা লিআন্নাহু বিমানজিলাতিন মাতা, এই জন্য যে এটা মাতা হ্যালো